بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. كلا إن كتاب الفجار لفي سجين، وما أدراك ما سجين، كتاب مرقوم، ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين، وما يكذب به إلا كل معتد أثيم. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين، كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون، ثم إنهم لصالوا الجحيم، ثم يقال هذا الذي كنتم به تكذبون. وتدرس سورة المطففين تكي چھوٹی آیت پیش کر رہے تھے سنکت تفسیر آج کے سات نمبر آیت تھی سترہ نمبر آیت پرجنت یہ محرتے اپنے سامنے تلاوت کر لیں یہ آیت گلی کے سامنے کی آلوچنا ہوچے اخن انشاء اللہ رب بولچن کلا ان کتاب الفجار لفی سجین نشچی فاجر অবাধ্য আল্লাহ নাফরমানদের কিতাব আমলনামা সিজ্জিনে আছে আর সিজ্জিনে থাকবে। ওমা আদরাকা মা সিজ্জিন, তুমি কি জানো সিজ্জিন কি? তুমি কি জানতে পেরেছ কোন কিছু কি তোমাকে জানিয়েছে সিজ্জিন কি? কিতাব মারকুম, লিখিত কিতাব। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাযযিবিন, সেদিন মিথ্যা প্রতিপন্নকারী অবিশ্বাসীদের জন্য ধ্বংস হবে। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াওমিদ্দিন, যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে অস্বীকার সেই করে বা তারাই করে যারা স্মরণকারী এবং পাপি। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন, যখন তার সামনে আমাকে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হয় তখন বলে এটি তো পূর্বেকার বা পূর্ববর্তী লোকজনের কিচ্ছা কাহিনী বা অসার বাক্য। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, না বরং তারা যা কিছু কামাই করে তাদের কৃতকর্মে মনীষা ধরে কে তাদের অন্তরে রব থেকে আড়ালে থাকবে, অর্থাৎ রবকে তারা দেখবে না। তারপরে তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ثم يقال هذا الذي كنتم به تكذبون, وتطور তাদেরকে বলা হবে এটা ওইটাই যাকে তোমরা অস্বীকার করতে। এই হচ্ছে তার অর্থ। কিতাব আল ফুজ্জার, ফাজির, যারা সীমালঙ্ঘন করে, এদের আমলনামা সিজ্জিনে। এই যে সিজিল আমরা এখানে সুরতে আছি, আমরা জানি সিজিল কাকে বলে, যে ভাত শুনেছেন দিবে না, এই সিজিলের অর্থ সংকীর্ণ স্থান, যারা জেলে যায় তাদের স্থানটা খুব প্রশস্ত, তাই নাকি? সৌদিতে থাকে, সৌদির জেল হয়তো অপেক্ষা অনেক আমাদের দেশ থেকে ভালো, তবু ভিতরে আল্লাহ করুন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই, শান্তি চাই, অশান্তি চাই না, তাই না? অশান্তি মুশকিল। এমনিভাবে বলছেন ওজাআতি হাদীদুল বাবা আযিব আত-তাওইল মাশহুর ফি ক্বিসাতিল মুহতাদার ওয়া মা ইয়াকুনু বাদাল মাউত أن الله سبحانه وتعالى يقول اكتبوا كتاب عبدي عن الكاذب في السجين في الأرض السابعة السفلى أشد حديث ما نشير موجه هنا شيء ثم نتسم قرانت بشيء سمبر كي تكتب وعادة شيء الله رب العالمين ولن كافر قطع اكتبوا كتاب عبدي عن الكاذب আমার কাফের বান্দার কিতাব তোমরা লিখো ফি সিজিল ফিল আওলি সাবিআহ আস-সুফলা সপ্তম জমিনের সর্বনিম্নে সিজিলে আমার বান্দার কিতাব আমলনামা লিখো। বলেন সবাই আলহামদুলিল্লাহ, কারণ কাফের রূপ উপরে যায় না, তার আমলনামা থাকে নিচে, আর মুমিন বান্দা তার রূপ উপরে যায়। সুবহানাল্লাহ, সাত আকাশ ডিঙ্গিয়ে দুম আল্লাহ দরবারে নিয়ম তান্ত্রিক পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, যত রূপে হওয়ার ইচ্ছা, মুমিনের ইজ্জত বেশি। এখানে ওই সে জিন কথা বলা হয়েছে, এটা সাত জমিনের নিচে তার আমল নামা লিখো কিরকম, যে সে হচ্ছে জাহান্নামী বলে। আমরা কিন্তু ইনশাআল্লাহ জাহান্নামে যেতে চাই, তাই না? যেখানে যাই সেখানে কাকে ভয় করবো? আল্লাহকে। তুমি যেখানেই থাকো আপকে ভয় করো, এরকম যেন না হয় মানুষ দেখলে ভয় করবো, আর যদি না দেখে দেখলে নেই, তাহলে আপনি ভয় করলেন আল্লাহকে ভয় করলেন না মানুষকে ভয় করলেন? বুঝতে পারছেন? যারা মানুষকে খুশি করার জন্য সালাত পড়ে তাদের সালাত এটা কবুল হবে? পাঁচ বছর সালাত পড়বেন আপনি, পাঁচ বছর সালাত মানুষকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য, আবার যে কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিন্ন অন্য কোন তরিকায় হলে এটা গ্রহণযোগ্য হবে না। আগে হয়তো আপনি জানতেন না, এখন আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে জেনেছেন, আগে বুঝেন বিরাজ করেছেন, এখন পরিত্যাগ করুন। আগে জানতাম না, এখন জানলাম এটা বিদআত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, আশপাশের উলামারা বলেছে তাই করেছি, অথবা বিজ্ঞানীরা বলেছে তাই করেছি, যাচাই নেই। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এখন বুঝতে পেরেছি, এখন আমি বিদআত পরিত্যাগ করবো। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার, প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল হচ্ছে বিদআত, আর প্রতি বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ছায়া হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদআত থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। তাহলে ফাজিদদের আমলনামা কোথায়? সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন, তুমি সিজ্জিন সম্পর্কে কি জানো? মানে এর ভয়াবহতার দিকে, ভয়াবহতা পেশ করার জন্য বলছেন, কতই না মাত তো কি সিজ্জিন, হয়তো জাহান্নাম আগুন। আর হয় যদি বলি শুধু আমল নামাই তাহতাল সাত জমিনের নিচে, ওইটাও তো কম কথা নয়, কিন্তু শেখ ইবনে উমাইয়া রাহিমাহুল্লাহ কথা বলতে হবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি নারে জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে কিতাবুল মারহুম, এই যে লিখিত কিতাব বলতে কি তার মানে হলো এইসব লোকজন যেহেতু ফাজিদ আল্লাহর অবাধ্য, তাই তারা যে জাহান্নামে যাবে এটা আল্লাহ পাক লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, ওর সীমানা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার লড়াই বেশ দিন থাকে না, কয়েকদিনের জিন্দেগি, সিত্তিন সানা, সাবঈন সানা, আড়াই সালাতিন সানা, কত লোক যায় না সালাতিন সানা যায় কি না, সালাতিন বুঝেন তো কত হচ্ছে ত্রিশ। হয়তো আমাদের আলোচনা যদি কেউ বাংলাদেশ থেকে শুনে হয়তো সালাতিন নাও বুঝতে পারে, ঠিক না, সাবঈন সানা চল্লিশ বছর, সিত্তিন সানা ষাট বছর, কত বাচ্চা মাশা আল্লাহ দুশো মারা যায়, কত ভাড়া পেটিয়েছে, ও হাসার পরে চার মাস যাওয়ার পরে ও হাসে, ও হাসার পরে শেষ, সুবহান আল্লাহ, মায়ের পেটি কারো জীবন শেষ, আর কেউ কেউ আছে মায়ের পেট থেকে বের হয়ে যায়, কেউ কেউ খুব সুন্দর মাশা আল্লাহ আমি ওটা লিখে একটা বানিয়েছি আর একটা বানাবো, শুরু হয়ে যাচ্ছে কাজ, আর একটা শুধু সেই সৌন্দর্য দেখছে, রব্বুল আলামিন তার দান কবুল করে নিয়েছে, হয় কিনা ভাই? তাহলে আপনার আসল ঠিকানা দুনিয়া না আখিরাত? আসল ঠিকানা আখিরাত, বাল তুফিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা, বরং তোমরা পার্থিব জীবনকে উগাদ দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী, আখিরাত কখনো ক্ষয় প্রাপ্ত হবে না, যারা জান্নাতে যাবে ওরা কখনো জান্নাত থেকে বের হবে না, বলে সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যায়, কাফির যদি জাহান্নামে যায় ওই কাফির কখনো জাহান্নাম থেকে বের হবে না, আর মুসলিম যদি যায় জাহান্নামে তাহলে তার কৃতকর্ম অনুযায়ী তার শাস্তি হবে, তারপর বের হবে। কিন্তু আমার কথা, আমরা মুসলমান, আমাদের মধ্যে থেকে কেউ কি চাইবে জাহান্নামে প্রথমে যাই যাবো তারপর বের হবো? দুঃখের ব্যাপার, কিছু মুসলমান বলে একদিন না একদিন তো যাবো তো ভাই, বলে কি না, হাই রে বাবা রে বাবা ইন্না লিল্লাহ, এর চেয়ে বড় মুসিবতার কি হয়? যদি কেউ এরকম বলে তাহলে হয়তো সে জাহান্নামকে হালকা মনে করছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি সে অস্বীকার করছে? সন্দেহ হচ্ছে আরেকটা তুচ্ছ ভাবতে নাই, আপনাকে যদি বলা হয় দুনিয়ার আগুনে এক ঘন্টার জন্য আপনি যাবেন, আপনাকে 21 টাকা দেওয়া হবে, আপনি যাবেন? না না যাবেন এক ঘন্টা করে। যদি আপনাকে অগ্নিকুণ্ড তৈরি করে বলে এক মিনিটের জন্য যাবে, ভালো করে ভাবে গিয়ে বসবে এক মিনিট, তারপর চলে আসবে, তোমাকে আমি 1,00,000 রিয়াল দিব, কেউ যাবে? তাই এরকম উক্তি পেশ করা, একদিন তো যাবো, এটা হচ্ছে উপহাস, বিদ্রুপ করা। সন্দেহ হচ্ছে এই কালামের কারণে হয়তো মানুষ দিন থেকেও হারি হয়ে যেতে পারে, দুনিয়ার এই আগুনের তুলনায় 69 গুণ বেশি তেজস্ক্রিয়তা হচ্ছে জাহান্নামের আগুনে। সবাই বলুন আমিন। আর তুমি বলো একদিন তো যদি আমাদের আমাদের হেদায়েত মুসলমানদের ইমান তাজা করো, মৌলা আমাদের সকলের ইমান তাজা করো। আল্লাহ বলেন কিতাবুল মারকুম, এই যে জাহান্নামী যারা জাহান্নামে যাবে এটা লিখে রাখা আছে, লিখা হয়ে গেছে, ওরা জাহান্নামে যাবে, ওদের শাস্তি ওখানেই হবে। এরপর বলছেন ওয়াইলুন ইয়াউমাইযিন লিলমুকাজ্জিবিন الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين اتوالي ذات جنو شدين هل رمزو حتى دنيا لي رمزو ما دكشي আমরা দেখতে পাচ্ছি না কত বড় জালিম রব্বুল আলামিন দুনিয়াতে ধ্বংস করেছেন, করেননি? এখন দেখছি কত নাস্তিককে, কত বড় বড় বড় লিডারকে রব্বুল আলামিন এই দুনিয়াতে, এই যুগে আমরা দেখতে পেয়েছি রব্বুল আলামিন এমন ভাবে পকড়াও করেছেন যার নজির হয়তো পূর্বে আমরা দেখি। আরো কত জালিম রয়েছে, আল্লাহ পকড়াও করবেন? ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেন, ধ্বংস করেছেন। আর বর্তমান যেসব জালিম আমরা দেখতে পাচ্ছি চাক্ষুষ, ওদেরকে কি আল্লাহ ধরবে না? আল্লাহ গিললে অবকাশ, যখন ধরবে তখন ছাড়ে না। ইন্না বাপসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও কঠোর। কিভাবে, কেমন করে আল্লাহ পাকড়াও করবে তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ নাগালের বাইরে, আল্লাহ শক্তি নাগালের বাইরে কেউ আছে? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন জাতি, মাও জাতি, যদি তোমরা পারো তাহলে আমার রাজত্বের বাইরে চলে যাও। যাবেন কোথায় বলেন তো? কোথায় যাবে? কহিন ভি যাওগে ওহি আল্লাহ কি সন্তানত হে, আল্লাহ রাজ ওখানে যেখানে চলে যাবে, কোন জায়গায় তুমি পালাতে পারবে না। যাবে কোন জায়গায়? ইয়া মাশাআল জিন্নি والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. يا جن جاتي من جاتي تمرا جلي أمار تلتبي أمار آكاشي كنارا تكي যারা আল্লাহকে অস্বীকার করে, যাদেরকে বর্তমান জমানার নাস্তিকরা ফলো করে, ওরা ঠিকই আছে, শুরু হয়েছে মারা যাওয়ার পরেই শুরু হয়ে গেছে পন্ডিত মার, নাস্তিকের মার করে যাওয়ার পরেই শুরু। কত নাস্তিককে আমরা দুনিয়াতেই দেখেছি, এত মার আল্লাহ দিয়েছে, একটাকে দেখে বাকি কতটা আরো শায়েস্তা হয়েছে, বলো সুবহান আল্লাহ, হচ্ছে কিনা? অশান্তি আর অশান্তি আল্লাহকে পর্যন্ত পারে না, কাদেরের বাচ্চা। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ওই অস্বীকারীকে যে কিয়ামতকে অস্বীকার করে। তাই মুসলমানদের, আমরা যারা মুমিনিন, আমাদের একটা মৌলিক ভিত্তি হচ্ছে ঈমানের, যে আমরা বিশ্বাস করি আখিরাত রয়েছে, আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম مالك يوم الدين يوم الدين المالك প্রতিফল দিবসের মালিক আমাদের আল্লাহ। তাই বুঝা গেল, দুনিয়া আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা হচ্ছে আখিরাত। ওখানে যদি আমি যেতে পারি রব্বুল আলামিনের নির্দেশ পালন করে, কিছুটা কামাই করে যদি ওখানে উঠতে পারি কাল কিয়ামতের দিন, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত, অন্যথা জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। রব্বকে মানেন, রব্বকে মানেন তো, রবের রব্বকে বলেন রব্বি আল্লাহ, সহ, কিন্তু রবের বিধান মানেন না, তাহলে কিরকম হল রব্বি আল্লাহ? وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করে না, তবে সেই অস্বীকার করে যে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, মুরতাদ, ইতিদা করে, সীমা লঙ্ঘন করে, অপরাধী। আথিম হচ্ছে পাপী, পাপী নেই, কিয়ামতকে মানতে চায় না। আচ্ছা, আমরা বলি কিয়ামত আছে বিশ্বাস করার পর, বিশ্বাস করি? আপনি জানেন, যদি আপনি এই কাজ করেন তাহলে আপনাকে আপনাকে গ্রেফতার হতে হবে। যদি আপনি জানেন তো আপনি এই কাজ করবেন, নৈতিক দূরে থাকবেন। যদি আমি এই রাস্তায় যাই, আপাতত এই রাস্তায় যাওয়া নিষেধ, যদি যাই তাহলে অসুবিধা, ট্রাফিক সিগন্যাল ফলো না করে আমি যদি চলি তাহলে আমাকে জরিমানা দিতে হবে, আপনি জানেন? এটা দেখতে পাচ্ছ সরাসরি, এই জন্য মানছ। আর আপনি বলছেন যে কে আমাকে মানি, আপনি জানেন যারা আল্লাহকে মানে না তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আপনি জানেন কবিরা গুনাহগার, বেদাতি, যদি আল্লাহ পাক এদেরকে মাফ না করে তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। কিন্তু আপনি মানছেন না, তাহলে বুঝা গেল আপনার ঈমানটা নড়ে পড়ে, পরিপূর্ণ বিশ্বাস জন্মায়নি আপনার অন্তরে, সত্য না মিথ্যা? তো পরিপূর্ণ বিশ্বাস জমানো উচিত কিনা? গুনা থেকে দূরে থাকে, অন্যের উপর যেন আমরা ধরুন না করি, নিজের উপর যেন ধরুন না করি। আপনি কুকাজ করলেন, এ জুলুম হচ্ছে আপনার নিজের উপর, আরেকজনের মাছ নিয়ে নিলেন, আরেকজনের উপর জুলুম, আরেকজনকে দিলেন থাপ্পড়, এটা হচ্ছে ধরুম। আরেকজনকে আরেকজনের বিপদ করলেন, এটা হলো ধরুম। আরেকজনের চুগলি করলেন, এটা হলো ধরুম। আপনি মিথ্যা কথা বললেন, এটা হলো ধরুম। আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, আপনি তাস খেললেন অথবা জুয়া খেললেন, এটা হচ্ছে ধরুম। আমি শুনতে পাই কিন্তু আমাকে বলেও অনেক লোক আছে এরকম পাত্তা খেলে সুদ নষ্ট করে, আছে কি? আবার অনেকে আছে পাত্তা রয়ে পাত্তার সাথে সাথে আর বাক্যও আছে, কিয়ামতকে অস্বীকার করে সেই আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘনকারী আর পাপী। আর আরেকটা কথা, কিতা إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ যখন তার সামনে আমার আয়াত পাঠ করে শোনানো হয় তখন সে বলে এগুলো হচ্ছে পূর্ববর্তী লোকজনের কিচ্ছা কাহিনী, এটা কি, এ থেকে শিক্ষা গ্রহণ করে না। আচ্ছা, পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী আছে কিনা বলো, আছে, কিন্তু তার কথা হচ্ছে এমনি বস কাল্পনিক, কাল্পনিক ভালো লোকের কথা, এটা কাফিরের কথা। আচ্ছা, আপনি মুসলিম হলে বলেন আল্লাহর কালামে মানি, কিন্তু রব যেসব বিধান আপনার উপর জারি করে আপনি মানলেন না, তাহলে আপনার মারণা কিরকম হলো? এই বাস্তব দেখাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়বো, কোরআন শিখবো, আর ইহুদি আমল করবো। আপনি নিজেই চলবেন, আমল করবেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। কিন্তু এরা যে কোরআন মানছে না তার কারণ রেখে, তার কারণ হলো কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যেসব কামাই করে ওগুলোর মরিচা ধরে চন্তরে। তাহলে একটি হাদিস এরকম আছে তিরমিজি ইত্যাদি, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে ভয় লাগে, মরিচা লাগে, মরিচা জং, যদি সে তওবা করে ওটা পরিষ্কার হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি তওবা না করে, আল্লাহর দিকে যদি রুজু না করে, তাহলে ওটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়। এই হচ্ছে তার কর্তব্য। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহ মাফের কত জড়িয়ে আছে, আছে কিনা? মুসলিম জাতি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন পানির নদীর সাথে, যদি এই নদীতে কেউ পাঁচবার গোসল করে সুন্দর সৌন্দর্য লাভ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে, তাহলে তার অন্তর শরীরে কি ময়লা থাকতে পারে? উত্তর, অবশ্যই থাকতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রব্বুল আলামিন তাকে তার সমস্ত গুনাহ খাতা থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। দেখছো মুসলমান কত সুন্দর, মুসলমানের প্রত্যেকটি কাজই ভালো। এমনকি একটি রিওয়ায়েত ইসলাম রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরাহু কুল্লুহু খাইর, মুমিনের ব্যাপারে আশ্চর্য লাগে যে তার প্রত্যেকটি কাজই কল্যাণ। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকান খাইরান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকান খাইরান লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে সে নিয়ামত লাভ করে তাহলে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করে, এটা হচ্ছে তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পায় সুক্রিয়া আদায় করে কা? আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কামাই করেছেন আজকে, কামাই করেছেন তো? যদি কামাই না করেন, আজকে যদি কেউ আপনাকে বলা হয় আজকের একদিনের বেতন আপনার কাটা গেছে, কি অবস্থা হবে? খারাপ লাগবে কি না? বিপদে পড়ে আগে তো নিয়ামত পেয়েছে, তো কি করে আল্লাহ সুখী আদায় করে? আলহামদুলিল্লাহ। আর যদি বিপদ আসে, ক্লেশ ক্লিষ্ট হয়, বিপদ আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, এরকম আর সবর করে, এটাও তার জন্য করলাম। সুবহানাল্লাহ, মুসলিম কোয়েস প্রত্যেকটা জিনিসই বলো। আর কাফেরের প্রত্যেকটা কাজে খারাপ। অত দুনিয়াতে একটু তেল তেলি করলো এরকম লাভ করলো মাসরাঙ্গার মতো, হ্যাঁ মাসরাঙ্গা পর্যন্ত আর কি লাভ হয়। আরেকটা জিনিস, খালি খালি কলস নড়ে কি না, ভরা কলস দেখলেন নড়ে কম নড়েই না, তাই না? আচ্ছা দেখলেন প্রশান্ত সাগর সা নড়ে কম, তার গভীরতা বেশি, ঠিক না? ঠিক এই জন্য তাকে বলা প্রশান্ত, শান্ত মাশাআল্লাহ। আর যেগুলো যার গভীরতা কম সে নড়ে বেশি। ইলিম আপনার পরিপক্ব, আপনার নড়বেন কম। আর যার ইলিম নাই বক্তব্য এমন বুঝে যাবে সে আল্লাহ সবাই বলি না আপনার ইলিম অর্জন করবেন তা নড়বেন কম। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নড়া বেশি মনে করবেন ইলিম কম। আচ্ছা যে ইলিম অর্জন করেছে সে মনে করবে আমার কাছে কম, আর যার মধ্যে ইলিম নাই সে বলছে আমি অনেক জানি তাই নড়েছি আলাদা, আর যার মধ্যে ইলিম বেশি সে বলো আল্লাহ কিছু জানা। وما أوتيتم من العلم إلا قليلا ربنا তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। যতই জ্ঞান অর্জন করেন দেখবেন তো কি শিখলেন। আল্লাহু আকবার। ইমাম কামাল, ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মুহাম্মদ, হ্যাঁ এরকম মনে করেন ইমাম মালিক, ইমাম ইউসুফ, ইমাম ফুলান, ইমাম ফুলান সবাই বলতেন জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ বলতেন আমি জানি না। হ্যাঁ এক লোক আসলো অনেক মাসালা জানার জন্য অনেক দূর থেকে, বলছে এই মাসালা আপনি বলুন বা হাদিস বলুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলুন জানি না। ওরা ওই লোকটি কয়েকদিন থাকলো, লাস্টে বলছে এখন তো আমি চলে যাচ্ছি, আমি আমার বাড়ির বাড়িতে যাবো, দেশে যাবো, তো যারা আমাকে পাঠালো ওদেরকে গিয়ে আমি কি বলবো? তো ইমাম মালিক বললেন রহমতুল্লাহ আলী তুমি যাও ওখানে গিয়ে বলো আমি ইমাম মালিক এটা জানে না, বলো সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা, যাই প্রশ্ন করা হবে জানিয়ে লাগিয়ে বলে দিব, ঠিক না? ইয়া আল্লাহ আল্লাহ হেফাজ। তাহলে এই অর্জনের প্রয়োজন আছে, বসে থাকবেন না? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম এটা জরুরি, এটা শিক্ষা ফরজ। আজ উত্তর ব্যাপার হলো সত্য, অনেক মুসলিম সুরাতুল ফাতিহা পর্যন্ত জানে না, আত তাহিয়াত জানে না, দরুদ জানে না, সালাতের তরিকা জানে না। বরং মাঝে মধ্যে এমন মুসলমান মুসলিম পাওয়া যায় যে কালিমা শাহাদা اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله পর্যন্ত জানে না। সত্য বলল না মিথ্যা, আপনারা নিজেরাই শাসন, আমি মিথ্যা কেন বলবো? তাই মুসলমান অগ্রসর হও দ্বীনের পথে, ইলম অর্জন করো এবং ইলম প্রচার করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আচ্ছা এরপরে রব্বুল আলামিন বলছেন كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون جرى قيامتك وشكار করে তারা কিয়ামতের দিন রবের দৃষ্টির আড়ে থাকবে, অর্থাৎ রবকে দেখতে পাবে না। বুঝতে পারছেন? আল্লাহকে দেখতে পাবে না, কারণ তারা আল্লাহকে মানেনি। অতএব কিয়ামতের দিন তারা রবকে দেখবে না। পক্ষান্তরে যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমানদার, তারা কিয়ামতের দিন সচক্ষে রব্বুল আলামিনকে দেখবে। সুবহানাল্লাহ। আপনারা দেখতে চান আল্লাহকে? সুবহানাল্লাহ। সচক্ষে কিয়ামতের দিন একবার হাত তুলে দেবে আল্লাহ। ইয়া রাব তুমি তৌফিক দাও। আমিন। পাক্কা ঈমানদার বানাও আমাদের সকলকে। আমিন। আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إنكم سترون ربكم عيانا كما ترون الشمس صحوا ليس دونها سحاب দেখন্তো যদি পরিষ্কার দিন হয় মেঘ কুঞ্জ বা মেঘবালা না থাকে আকাশে তখন সূর্যকে দেখতে আমাদের কোনো কষ্ট হয় না? সরাসরি দেখি হ্যাঁ কেউ বলতে হবে সূর্যের দিকে তাকাতে কষ্ট, ওইটা আরেক কথা, কিন্তু সূর্যকে তো সরাসরি দেখি। আচ্ছা বললাম তো সূর্যের দিকে তাকাতে কষ্ট, চন্দ্রের দিকে তাকাতে, চন্দ্রের দিকে কষ্ট, হ্যাঁ চাঁদের দিকে তাকা দেখতে তো আরাম লাগে, মাশাআল্লাহ দেখবেন চন্দ্র কত সুন্দর লাগে, দিগন্তের মধ্যে যে আলো তার মধ্যে রয়েছে তেজস্ক্রিয়তা, আর চন্দ্রের মধ্যে যে আলো তা হচ্ছে তার মধ্যে পাওয়া যায় নম্রতা। চন্দ্রকে দেখতে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চন্দ্রকে দেখতে তোমাদের কি কষ্ট হয়? ওই রকম তোমরা যারা মুমিন সত্যিকারের অর্থে যারা ইমান এনেছো তোমরা কাল কিয়ামতের দিন রবকে সচক্ষে দেখবে। বলুন সুবহানাল্লাহ। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون جارك عمل قرأت تابر جنة تكبير حسنى أرطة دائمان لك নেক আমল করেছে তাদের জন্য রয়েছে হুসনা, হুসনা মানে জান্নাত। আর আরেকটা জিনিস আছে অতিরিক্ত জিয়াদা, অর্থাৎ তারা তাদের রবের দিদার লাভ করবে। রবের দিদার মানে কি? রবের দর্শন, রবকে সচক্ষে দেখবে, আল্লাহু আকবার, এর চেয়ে বড় নিয়ামত আর কি? আচ্ছা বলেন তো আপনি যদি ইমানদার না হন তাহলে রবকে দেখবেন না? ইমানদার হলেই রবকে দেখবেন, তা ইমান ঠিক রাখবেন, ইমানের যে ছয় ভিত্তি এর উপর পরিপূর্ণ রূপে ইমান আনতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপর ইমান আনতে হবে, আল্লাহর কিতাব সূন্নাহর উপর ইমান আনতে হবে, আখিরাতের দিনের উপর ইমান আনতে হবে, ভালো মন্দ তকদীরের উপর ইমান আনতে হবে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঠিক না ঠিক? আমি ইমান আনলাম আল্লাহর উপর, আমি ইমান আনলাম তার ফেরেশতাদের উপর, আমি ইমান আনলাম আল্লাহর রাসূলদের উপর, আমি ইমান আনলাম আল্লাহর কিতাবসমূহের উপর, আমি ইমান আনলাম আখিরাতের দিনের উপর, আমি ইমান আনলাম ভালো মন্দ তকদীরের উপর। এই হচ্ছে ছয়টি ভিত্তি ইমানের, কয়টি ভিত্তি? ইসলামের ভিত্তি কয়টি? কয়টি? পাঁচটি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إذا هذا البطن شكواني إسلام البطن بيتي أم شكوديكي الله تعالى شكتكم إلهي شكوديكي محمد صلى الله عليه وسلم الله ربنا ورسول تجد أبدا إيمان ورورك ربنا ইমান মজবুত। এরপরে আমি সালাত কায়েম করব, ইসলামের ভিত্তি দিন নম্বর কোনটা? জোরে বলেন যদি না বলেন তাহলে বুঝে গেল আপনি কে কেউ আঘাত দিতে চান, যদি বলে দিই তাহলে নয়া করতে হবে পাস মুশকিল। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কয়েক করতে হয় সালাত? মমতাজ, পাঁচ বছর সালাত। আরেক নীতি হচ্ছে যাকাত, আমি বলি এখানে যদি কোন ব্যক্তি কৃপণ থাকে বাস্তবে আর তাকে যদি বলা হয় কৃপণ, সে ভালো পায় আসলে জাকাত দেয় না, সে কৃপণ না? আপনি আরেকজন বলো আপনাকে কৃপণ, আপনাকে খেপেন খেপেন দিল, তো তুমি বাস্তবিক কৃপণ, জাকাত দিচ্ছ না, তাহলে রব্বুল আলামিন তোমাকে বললেন তুমি কৃপণ, এর তুমি কি করো না? জাকাত দাও, তো আমরা কৃপণ হব? কেউ কেউ বড় হবে না ইনশাআল্লাহ। খবরদার, যাকাত নিয়মতান্ত্রিক আদায় করবেন। আল্লাহ অনেক দিয়েছেন, কত দিলেন? সুবহানাল্লাহ। আর 40 ভাগের একবার, 40,000 মধ্যে 1,000, 40 লাখের মধ্যে 1 লাখ, ওই সব মুশকিল। 40 লাখে 1 লাখ, 40 কোটিতে 1 কোটি, ও বড় মিয়া তো বড় মুশকিল, 1 কোটি মুশকিল যে বড় মিয়া। আচ্ছা আচ্ছা, এর চেয়ে ছোট মিয়া 40 লাখ, ব্যাংকের প্রশ্ন অনেক মুশকিল। কোন সময় কোন কথা কবুল হবে বলতে পারবো না। কত গরিব ধনী হয়েছে আর কত ধনী গরিব হয়েছে আমার সূচককে দেখা। আপনি আপনার দিকে একটু তাকান, আপনি হয়তো আগে গেছেন, প্রথমে ধনী হয়ে গেলেন। কে দিল তোমাকে হাত না বাড়ার তৌফিক? কে দিল মুখ দিয়ে কথা বলার তৌফিক? কে দিল পা দিয়ে চলার তৌফিক? কে দিল ব্রেইন ক্রস করার তৌফিক? কে দিল কান দিয়ে শোনার তৌফিক? কে দিল চোখ দিয়ে দেখার তৌফিক? কে দিল নাক দিয়ে শোনার তৌফিক? কে দিল এই সব নিয়ামত? অতএব আল্লাহ সব দয়া করবে না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে গুনে গুনে শেষ করতে পারবে না। কত নিয়ামত, একটা দুইটা? শুধু আজকে যেসব নিয়ামত আমরা উপভোগ করেছি ওগুলোই যদি গুনে গুনে গুনতে চাই তাহলে আমরা শেষ করতে পারবো। শুধু আজকের দিকে, শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর থেকে নিয়ে এ যাবৎ কত নিয়ামত উপভোগ করেছো, তো আল্লাহ শুকরিয়া আদায় করবে না? খবরদার, অহেতুক সময় নষ্ট করবেন না। মুসলিম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সৌন্দর্য হচ্ছে, মানুষের ইসলামের সৌন্দর্য হলো যে সে অর্থহীন কাজ থেকে দূরে থাকে। অনর্থক কাজ মাঝে মধ্যে তো হয়ে যায়, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবো অনর্থক কাজ থেকে যেন আমরা দূরে থাকি। আমি আপনাকেও বলছি, আমাকেও বলছি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ কি বলেন? কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। ওই সব কাফেররা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে দেখতে পাবে না, তারা পর্দার আড়ালে থাকবে। কেন? যেহেতু তারা ঈমানদার নয়। এদের বুঝে গেল, যারা মুমিন যারা মুসলিম তারা কিয়ামতের দিন রব্বুল আলামিনকে সচক্ষে আল্লাহ পাককে দেখবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তবারক। এরপরে এটা দলিল পেশ করলাম, আমার নবী যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী ইত্যাদি রিওয়ায়াত, বুখারী মুসলিম ইত্যাদি রিওয়ায়াত। আচ্ছা, এরপরে ثُمَّ إِنَّهُمْ لَصَالُ الْجَحِيمِ, তারপরে যাবে কোন জাহান্নামে, তার ঠিকানা কাফিরের ঠিকানা জাহান্নাম। ثُمَّ إِنَّهُمْ لَصَالُ الْجَحِيمِ ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ। জাহান্নামে নিক্ষিপ্ত, তাকে নিক্ষেপ করার পর তাকে বলা হবে, হে জাহান্নামী, হে কাফের, এটি হচ্ছে ওই, এই ঠিকানাই হচ্ছে ওই ঠিকানা, যে ঠিকানাকে তুমি অস্বীকার করতে, ওই সময় তাকে বলা হবে। আগে তো মানতে না, আরে জি, হে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দাও, আমিন, জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন, মাওলানা আমাদের সকলকে মাফ কর, আমিন, আমাদের মা বাবাকে মাফ কর, আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, আমিন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, এই যে আলোচনা করলাম শুনলাম, তোমার বিধিবিধান সম্পর্কে আলোচনা করলাম শুনলাম, আয় আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দাও, আমিন, জানার তৌফিক দাও, আমিন, মানার তৌফিক দাও, আমিন। তোমার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে যেন আমরা মানতে পারি সে তৌফিক দান করো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় যেন আমরা চলতে পারি সে তৌফিক দান করো, আমিন। ইয়া মাওলানা, তুমি আমাদের গুনাহ মাফ করো, আমিন, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন, উস্তাদদেরকে মাফ করো, আমিন, ছাত্রদেরকে মাফ করো, আমিন। আয় আল্লাহ, আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় সমস্ত তথা সমস্ত মুসলমানদেরকে তুমি মাফ করো, আমিন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান, আমিন, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমিন, সহনশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে হালাল মনে করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছে মোরা তাদেরকে তুমি শিফা দান করো, আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। হ্যাঁ আল্লাহ আমাদের তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আহারাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية، اللهم أعيننا على ذكرك وشكرك وحسن عبادتك يا ربنا. তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক বানাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.